আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম পোশাক নিয়ে এবং মহিলার পোশাকে শর্ত কি কি, যে পোশাক তাদের জন্য পরা বৈধ হবে। তিনটে শর্ত ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম, এখন চার নম্বর শর্ত, পোশাক যেন এমন আঁটোসাঁটো বা টাইট ফিট না হয় যাতে দেহের উঁচু নিচু ব্যক্ত হয়, কারণ এমন ঢাকাও খোলার পর্যায়ভুক্ত এবং তা দৃষ্টি আকর্ষী। তার মানে যে লেবাস আপনি পড়বেন সেই লেবাস যদি একদম টাইট ফিট হয়, দেখবেন অনেকে টাইট ফিট পড়ে, সামনে থেকে সব বোঝা যায় এবং পেছন থেকে সব বোঝা যায়, খুব টাইট ফিট, বিশেষ করে স্টেজ লন, তারপরে আপনার নাইলন জাতীয় কিছু জিনিস আছে, কাপড় আছে, লেবাস আছে, সেগুলো পড়লে দেহের সবকিছু বোঝা যায়, টাইট ফিট। আর যদি খোলা থাকে, যেমন শাড়ি, শাড়ি ব্লাউজ পরলে তো সেগুলো বেরিয়ে থাকে, সেটা আলাদা কথা, কিন্তু অনেক আছে যে ঢাকা কিন্তু দেহের উঁচু নিচু বোঝা যায়, সেটাও জায়েজ না, সেটাকেও ঢাকতে হবে। নম্বর পাঁচ, পোশাক যেন সুগন্ধিত না হয়, তার মানে আপনার পোশাকে যেন সুবাস না থাকে, সুগন্ধ না থাকে, আতর মাকানো না থাকে, সেন্ট ছড়ানো না থাকে, পারফিউম দেওয়া না থাকে, পাউডার ঘষা না থাকে। আপনি মহিলা হয়ে যখন বাইরে যাবেন বিশেষ করে, কিংবা ঘরে যদি আপনার স্বামীর আত্মীয়রা থাকে, যে স্বামীর আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ হারাম, তার মানে দেখা পর্দা করা ওয়াজিব, তাদের সামনে আপনি সেন্ট ব্যবহার করতে পারবেন না। আপনি হয়তো বলবেন নারী স্বাধীনতা নেই, এই সেই, নারী স্বাধীনতা নেই এমন কথা না, তবে ক্ষেত্র বিশেষে এই স্বাধীনতা নেই আপনার ভালাইয়ের জন্য, যাতে আপনি নিরাপত্তা পান এবং আপনি কষ্টে না পড়েন তার জন্য। অতএব শরীয়তের পক্ষ থেকে শর্ত হল আপনি যেন সুবাসিতা না হন, সুগন্ধিতা না হন স্বামীর কাজ ছাড়া। স্বামীর কাজে যখন যাবেন তখন তো কোনো ব্যাপার নেই, তখন তো কোনো শর্ত ফর্ত নেই, তাই না? তখন তো সুগন্ধ থাকতেই হবে, ফুটন্ত গোলাপ আপনি কার জন্য? স্বামীর জন্য। অতএব স্বামীর কাছে পর্দা নেই, স্বামীর কাছে বুঝতেই তো পাচ্ছেন যে সেটা আলাদা জিনিস, কিন্তু অন্যের কথা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখ হচ্ছে ব্যবিচারী। কে ব্যবিচার করেন বলতে পারবেন? আপনাদের মধ্যে কে ব্যবিচার করেনি এখনো? প্রত্যেক আদম সন্তান, নবীদের কথা আলাদা, নবীরা হচ্ছেন নিষ্পাপ, প্রত্যেক আদম সন্তান ব্যবিচার করে, আল্লাহ তারা লিখে দিয়েছেন, আর সে ব্যবিচার সে করবেই করবে। আপনি বলেন আমি জীবনে ব্যবিচার করিনি, হ্যাঁ, আসল যেটা মৌলিক ব্যবিচার, লৈঙ্গিক ব্যবিচার, সেটা হয়তো করেননি, দৈহিক মিলন, শারীরিক মিলনে হয়তো লিপ্ত হননি, ঘনিষ্ঠ হননি আপনি কারোর সাথে, কিন্তু ব্যবিচার আরো অনেক রকম আছে, চোখের ব্যবিচার, তাই না, মুখের ব্যবিচার, হাতের ব্যবিচার, পায়ের ব্যবিচার, মনের ব্যবিচার, বুঝতে পারলেন? কথায় কথা বাড়ে, মানে আমি তো পোশাকের ব্যাপারে বলছি, এখন চলে গেলাম ব্যবিচারের ব্যাপারে, মনেরও ব্যবিচার হয়। আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেন এবং মনে মনে কোন সুন্দরীকে, বিশ্ব সুন্দরীকে কিংবা হিরোইনকে কল্পনা করেন, তাহলে কি হবে? মনের ব্যবিচার হলো, তাই না? তারপরে আপনি এমনি মনে মনে কল্পনা করতে পারেন যে আপনার বউ নয়, তাকে যদি আপনি মনে মনেই আপনার মনের বিছানায় শোয়ান, তাহলে কি হবে? সেটাও ব্যবিচার হবে। তো ব্যবিচার বহু রকমের আছে, চোখেরও ব্যবিচার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আইনিন জানিয়া, এইরকমই যদি কোন মহিলা স্বামী সহবাসের সময় যদি কোন হিরোকে কল্পনা করে, তো তারও মনের ব্যবিচার হবে, উল্টো সব দিক থেকেই হবে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক চোখই ব্যবিচারী, প্রত্যেক চোখেই ব্যবিচার হয়, কারণ যখন কোন মহিলার দিকে কাম নজরে দেখবেন, ব্যাস চোখের ব্যবিচার হয়ে গেল, তাই না? কাম নজরে দেখলে, তেমনি কোন মহিলা যদি কোন পুরুষের দিকে কাম নজরে দেখে, তো হয়ে গেল চোখের ব্যবিচার। ওয়াল মারআতু ইজাস্তা আতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি আজ-জানিয়া, যখন মহিলা নিজেকে সুবাসিতা করে কোন মজলিসের পাশ দিয়ে পর পুরুষের কাছ দিয়ে পার হয়ে যায়, আর তার মনে মনে থাকে যে আমার সুগন্ধ এ পাক, মানে আকর্ষণের উদ্দেশ্য, আমি কত সুন্দর বেলি চামেলি, তারপরে গোলাপ আতর মেখেছি, যেন পাক, আমার সুগন্ধটা পাক। বহু মহিলা এরকম আছে যাদের চরিত্র খারাপ, সাধারণত দেখবেন বাজনাদার নূপুর পরে ঝমক ঝমক করে যাচ্ছে, যাতে পর পুরুষকে আকর্ষণ করি, তাদের চাল ভাব ভঙ্গিমা দেখলো, বোরকা পরা হলেও আপনি বুঝতে পারবেন যে কোন লাইনের মেয়ে। তো যদি কোনো মহিলা সুবাসিতা হয়ে সেন্ট বেলেবার উদ্দেশ্যে কোন মহিলা পরপুরুষদের সামনে যায় তবে সে বেশ্যামী। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ এই অভ্যাসটা কাদের? বেশ্যাদের। সেন্ট ব্যবহার করে মহিলা মসজিদেও যেতে পারে না। আপনি জানেন কোন মহিলা পবিত্র বা পবিত্রা থাকা সত্ত্বেও তার নামাজ ফরজ গোসলের মতো, গোসল না করলে আদায় হবে না, নামাজ হবে না। ফরজ গোসলের কারণ আপনারা জানেন তাই না? ফরজ গোসলের কারণ আপনারা জানেন। কিন্তু এমন মহিলা যে পবিত্রা, যার মিলন ঘটেনি, যার মানে মাসিক বা পিরিয়ড নেই, যার সন্তান প্রসব হয়নি, অথচ সে যদি গোসল না করে তার নামাজ হবে না। কোন মহিলা? যে মহিলা আতর মেখেছে, বুঝতে পারলেন? এই জন্য আতর মেখেছে এই মহিলার নামাজ হবে না কোথায়? মসজিদে গিয়ে। অবশ্য বাড়িতে স্বামী, বাড়িতে সমস্যা নেই, বাড়িতে সমস্যা নেই। কি বলছেন আবু হুরায়রা? বলছেন একবার চাস্তের সময় মসজিদে বের হলেন, দেখেন চাস্তের নামাজও মসজিদে পড়া হয়, তবে জামাত হয় না, একা একা পড়ে। চাস্তের সময় মসজিদে বের হলেন, দেখলেন এক মহিলা মসজিদ প্রবেশে উদ্যত, তার দেহ বা লিবাস থেকে উৎকৃষ্ট সুগন্ধি সুবাস ছড়াচ্ছিল। বড়লোকের মেয়ে হয়তো, ভালো সেন্ট লাগিয়েছে গায়ে। আবু হুরায়রা মহিলাটির উদ্দেশ্যে বললেন, আলাইকিস সালাম। মহিলাটি সালামের উত্তর দিল। তিনি তাকে প্রশ্ন করলেন, কোথায় যাবে তুমি? সে বলল, মসজিদে। বললেন, কি জন্য এমন সুন্দর সুগন্ধি মেখেছ তুমি? হ্যাঁ, এত সুন্দর আতর মেখেছ, সেন্ট মেখেছ, কি ব্যাপার? তো সে বলল, মসজিদের জন্য, যেহেতু মসজিদে গেলে একটু সেন্টেন মেখে যেতে হয়। তো বললেন, আল্লাহর কসম, তার মানে সত্যি বলছো আল্লাহর কসম? তখন মেয়েটা বলল, আল্লাহর কসম, আমি সত্যিই বলছি। পুনরায় বললেন, আল্লাহর কসম? বলল, আল্লাহর কসম। তখন তিনি বললেন, তবে শোনো, আমাকে আমার প্রিয়তম আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবুল কাসেম নাম শুনেছেন? আবুল কাসেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম, কারণ তার ছেলের নাম ছিল কাসেম। তো আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু লি ইমরাআতিন সালাতুন তাতাইয়াবাত বিতীবিন, সেই মহিলার কোন নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে। দেখছেন, তার মানে স্বামীর জন্য সুগন্ধি ব্যবহার করলে ঘরে তখন ধুতে হবে না, সে স্বামীর জন্য করেছে, এবার নামাজ পড়বে, ধুতে হবে না। স্বামী ছাড়া অন্যের জন্য সুগন্ধ ব্যবহার করে যদি সে নাপাকির গোসল করার মতো গোসল না করে নেয়, তাহলে তার নামাজ হবে না। এখন ফিরে যাও, এটা কার কথা? আবু হুরায়রার কথা। ফিরে যাও, গোসল করে সুগন্ধি ধুয়ে ফেলো, তারপর ফিরে এসে নামাজ পড়ো। বুঝলেন? এ আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা, বাইহাকি ইত্যাদি হাদিসটি আছে। তাহলে বোঝা গেল কি, যে মহিলার লেবাস, মহিলার দেহ যেন সুগন্ধময় না হয়। স্বামীর কাছে কথা বললাম বারবার, আপনি ফুটন্ত গোলাপ, আপনি স্বামীর কাছে, আপনার স্বামীর কাছে। ৬ নম্বর শর্ত, লেবাস যেন কোন কাফের মহিলার অনুকৃত না হয়। হ্যাঁ, অমক হিরোইন দেখলেন লেবাস শুরু হয়ে গেল, কিছুদিন আগে পাখি ড্রেস নাকি, পাখি পাখি করে ড্রেস নিয়ে কত ঝামেলা হলো, স্বামী স্ত্রী ঝগড়া হলো, সংসারে অশান্তি এলো, তাই না? তারপরে কোন একটা মডেল, বিশেষ যখন কোন একটা নতুন ডিজাইন বের হয় ফ্যাশন শোয়ে, তো দেখানো হয় তাই না? সেই ফ্যাশন দেখে আমি চাই, বা স্বামীর সঙ্গে লেগে গেল কিংবা বাপের সঙ্গে লেগে গেল, না পেলে তখন ঘরে খিল, আর না হয়তো আত্মহত্যা, ঝগড়া ঝামেলা ইত্যাদি। তো এরকম বহু মানুষ আছে, কাফের মহিলাদের অনুকৃত না হয়। কাফের মহিলা ওই রকম করেছে, অথবা আমি ওই রকম কাটিং এর লেবাস চাই, যেমন অমক পরেছে, অথবা সে কাফের, কোন মুসলিম মহিলা না, মুসলিম ড্রেস না, কাফেরদের ড্রেস, তো সেই অনুকরণে যদি আপনি পড়েন তাহলে সেটা জায়েজ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুকরণ করে, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে তাদের একজন, তার মানে সে তাদের দলভুক্ত। সুতরাং পরের, বিশেষ করে বিজাতির অনুকরণে আপনি লিবাস ব্যবহার করতে পারেন না। কে তুমি ফিরি চোপড়ি প্রভুদের সাজ, ছদ্মবেশে বারে নাকি চতুর্গুণ লাজ, পরবস্ত্র অঙ্গে তব হয়ে অধিষ্ঠান, তোমারই করিছে না নিত্য অপমান। তুমি পরের লিবাস পরে ভাবছ, তুমি ইউরোপের প্যান্ট শার্ট, তারপরে জিন, তারপরে জিনিস বলে না, জিনের প্যান্ট, তারপর টাইট ফিট, কি কি সব স্কার্ট, ব্লাউজ আর কি কি সব পরে আপনি প্রদর্শন করে বেড়াচ্ছেন। এখন বহু রকমের লেবাস আছে, কাফেরদের লেবাস, এই কাফেরদের লেবাস পরে যে আপনি ফিরছেন, এটা পরবস্ত্র অঙ্গে তব হয়ে অধিষ্ঠান, তোমারই করিচ্ছে না নিত্য অপমান, তার মানে তুমি নিজেকে নিজে অপমান করছো। পরের ড্রেস পরে, নিজের জাতির কথা ভুলে গিয়ে নিজের সত্তা হারিয়ে দিয়ে তুমি পরের সত্তা বরণ করছো, নিজের লেবাস ভুলে গিয়ে পরের লেবাস বরণ করছো, এটা নিজে নিজে অপমান হচ্ছে। সুতরাং সাবধান, কোন মহিলা যেন কাফের মহিলাদের বা কাফের হিরো হিরোইনের, এখন তো বুঝতে পারছেন নেটের যুগ, কি বলে বিশ্বায়নের যুগ, আপনার টিভির যুগ, আর টিভিতে কত রকম ফ্যাশন শো তারা দেখছে আর দেখছে আর অর্ডার করছে, ঠিক ওই রকমটি চাই। তারপর কত রকম লিবাস আছে, লিবাসেরও বিভিন্ন নাম আছে, সামনে থেকে ঢাকা পেছনটা খোলা এমন লিবাস আছে, পেছন ঢাকা সামনে খোলা এমন লিবাস আছে, ওপর থেকে খোলা নিচেটা ঢাকা এমন লিবাস আছে, ওপরটা ঢাকা নিচেটা খোলা এমনও লিবাস আছে, জ্যাং পর্যন্ত তোলা আর তারপরে দুই ইঞ্চি চার ইঞ্চি মাঝখান থেকে কাটা এমনও লিবাস আছে, গেঞ্জি টাইট ফিট, বুঝতেই পারছেন বহু রকমের লিবাস আছে, সবাই জানে, মহিলারাও জানে। এবং আজকাল কিছুই নেই, ঘরের ভিতরে শুয়ে শুয়ে সব কিছু দেখছে, আর তার আশা হচ্ছে যে একজন কাফের মহিলার মতো সাজতে পারলে সে যেন জাতে উঠে যাবে। সে মুসলমান হিসাবে নিজেকে কি মনে করে, হীন মনে করে, এই জন্য পরের অনুকরণ করে, কাফেরদের অনুকরণ করে, বিজাতির অনুকরণ করে, পাশ্চাত্যের অনুকরণ করে নিজেকে জাতে তুলতে চায়। এটা কোন মুসলিম নারীর কাজ হতে পারে না। নম্বর সাত, যেমন কাফের মহিলাদের অনুকরণ করা যাবে না, তেমনি আপনার লিবাসে আপনি পুরুষদের অনুকরণ করতে পারেন না। পুরুষরা প্যান্ট শার্ট পরে, তাই না? পুরুষরা প্যান্ট শার্ট পরে। একজন বলছেন, হুজুর আজকাল বোঝা মুশকিল, মহিলা সামনে যাচ্ছে তো বুঝতে পারি না, তার চুল দেখে বুঝতে পারি না, তার প্যান্ট শার্ট দেখে বুঝতে পারি না, ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে, যতক্ষণ না সামনে দিকে এসেছে। সামনের দিকে এলে বোঝা যায়, কারণ দৈহিক গঠনে বোঝা যায়, কিন্তু পেছন থেকে বোঝার উপায় নেই, ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। তো এই অবস্থা অনেক মহিলা আছে যারা পুরুষদের মতো লেবাস ধারণ করে, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন কাদেরকে, যে মহিলারা পুরুষদের মতো লেবাস ধারণ করে আর যে পুরুষরা মহিলাদের মতো লেবাস ধারণ করে। আবু দাউদ ইবনে মাজাহ প্রভৃতির হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ। তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, কে বলতে পারবে? তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং কিয়ামতে আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়েও দেখবেন না, কে বলতে পারবে? নম্বর এক, দায়ুস, যে তার স্ত্রীকে নোংরামির ব্যাপার, শুধু স্ত্রী না, ছেলে মেয়ে মেয়ে আছে, মেয়েদের ব্যাপারে মানে দায়ুস পুরুষ, ঈর্ষাহীন, আর তার স্ত্রী চাচাতো ভাইয়ের সঙ্গে গল্প, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গল্প করছে, হাতাহাতি করছে, দুষ্টুমি করছে, তারপরে এটা কি বলে কি বলে আপনার আনন্দ করছে, তখন এর কিছু মনে হয় না, এর মনে কিছুই হয়নি, ও হাসছে, কারণ এটা ভাবছে কি যুগের চাহিদা, এই যুগে মানে চলবে, এই যুগে নষ্টি ফষ্টি নষ্টি বলে ফষ্টি নষ্টি করছে, ও সমস্যা নাই, দায়ুস, এ দায়ুস জান্নাতে যাবে না। নম্বর দুই, নম্বর দুই, যে ব্যক্তি এ হাদিসে নেই, অন্য হাদিসের কথা ওটা, এ হাদিসে আছে যে দায়ুস, দুই নম্বর হচ্ছে মা বাপের অবাধ্য সন্তান, যে মা বাপের অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান অনেক সময় মা বাপের কথা শোনে না, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে মা বাপের মত নেয় না, পুরুষ না নিলেও চলবে কিন্তু মেয়ে, আহা, যে কোলে করে আঁকড়ে ধরে ধরে ধরে ধরে তাকে বড় করলো, লেখাপড়া শেখালো, তারপরে বিয়ের সময়ে বলছে আমি অ্যাডাল্ট হয়েছি, আমার এই ব্যাপারে আমার হস্তক্ষেপ করবেন, আল্লাহ মুস্তাহ, থানাতে গে, থানাতে, থানা পুলিশ করে থানাতে গে, যখন পুলিশ এখতিয়ার দিচ্ছে তুমি কাকে চাও, তোমার নাগরকে চাও না মা বাপকে চাও, মেয়ে কি বলে? আমি আমার নাগরকে চাই, এছাড়া আমার জীবন বাঁচবে না, আর তোমার জীবনটা বাঁচালো কে? আল্লাহ মুস্তাহান। এত বড় নিমক হারাম কেউ আছে? এত বড় অকৃতজ্ঞ কেউ আছে? একেই বলে নিমক হারাম। কত কষ্ট করে মানুষ করল, আজ বলল কি, প্যার কিয়া তো ডরনা কিয়া, আজ বলল কি, জান দিয়া, কি বলে, দিল দিয়া হে যা ভি দেঙ্গে আই সানাম তেরে লিয়ে, তাই না? এইসব হিন্দি গান ডায়লগ বলে তারা, হুজুর আপনি কি করে জানলেন? জানার কিছুই নেই, আমি অনেক বইও লিখেছি, উপন্যাসও লিখেছি, আমি জানি, এবং আমার এটা শোনা আছে বহু জায়গা থেকে, পড়া আছে বহু, এবং জানি যে একটা মহিলা একটা ছেলের জন্য কিভাবে প্রাণ দিতে পারে, এবং একটা ছেলেও মেয়ের জন্য কিভাবে প্রাণ দিতে পারে, আত্মহত্যা পর্যন্ত করতে পারে। যদি মা বাপ তুমি মানুষ করেছ ঠিকই, কিন্তু আমি অ্যাডাল্ট হয়েছি, তার মানে আমি সাবালিকা হয়ে গেছি, আমার ব্যাপারটা কি করবে না, যদি না দাও তো আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করে না, করে না, আল্লাহ। অনেক সময় ঘরের ভিতরে করে, অনেক সময়ে প্রেমিক প্রেমিকা একসাথে একসাথে বুকে মাথা রেখে অথবা একসঙ্গে একই গাছে একই ঘরের ভিতরে কি করে দোলনা খায়, দোলনা দোলে। আর অবশ্য কিছু মহিলা আছে বা কিছু মেয়ে বা কিছু ছেলে আছে ভাবে কি ইহ জন্মে হলো না দেখা প্রিয়া, দেখা হবে পরে জন্মে। তারা মনে করে কি যে এখানে দেখা হলো না, পরের জন্মে গিয়ে তারা কত দেখা করবে, জাহান্নামে, জাহান্নামে দেখা হবে। আরে জান্নাত যাবি তবে না দেখতে পাবি এক অপরকে। তোরা আত্মহত্যা করলে কোথায় ঠাঁই, কোথায় আত্মহত্যা করলে ঠাঁই, জাহান্নামে। তারা ভাবে কি যে পর জীবনে, তারা কিন্তু জান্নাত জাহান্নামে বিশ্বাস, তারা ভাবে কি আর একটা জীবন আছে, মানুষ মরে আর বাঁচে, মানুষ যায় আবার ফিরে আসে। তো ইহ জগতে যখন মিলন হয় না, পরের জগতে মিলন হবে। তো ইহ জগতে তোর মা বাপ মিলতে দিল না, পরের জগতে আবার তোকে কে মিলতে দিবে, হ্যাঁ কিভাবে খুঁজবি না? এবার এবার মলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে দুল পাছা পেরে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে। তোর ইত্যাদি আছে নাকি সুতো হবে? আরে আল্লাহ তোকে মানুষ করে এবার পাঠিয়েছে, আবার কি জন্ম আছে নাকি? পুনর্জন্মে বিশ্বাস কোন মুসলমান করতে পারে না, ঠিক না? কাফের, সে কাফের হয়ে যাবে যদি কেউ মনে করে যে মরে যাওয়ার পর আবার একটা জীবন আসবে, ফিরে আসবে দুনিয়াতে, সুতো হয়ে জন্ম নেবো, মাটি হয়ে জন্ম নেবো, হ্যাঁ এরকম যদি কেউ ধারণা করে সে কাফের হয়ে যাবে। মোট কথা, কথায় কথা বেড়ে যায়, কথা হলো কি যে পুরুষদের অনুকরণ করা যাবে না লেবাসে, পুরুষদের মতো প্যান্ট পরা যাবে না, পুরুষদের মতো গেঞ্জি পরা যাবে না, পুরুষদের মতো লেবাস পরা যাবে, শার্ট পরা যাবে না, বুঝতে পারছেন? পুরুষের অনুকরণে এই সব লেবাস পরা যাবে না যেহেতু। হ্যাঁ, তো দু নম্বর হলো, আর তিন নম্বর হচ্ছে এইটাই, আল মুতারাজ্জিলাতুল মুতাশাব্বিহাতু বিররিজালি, যে মহিলা লেবাসে পোশাকে পুরুষের অনুরূপ বা অনুরূপ বা সাদৃশ্য ধারণ করে, বুঝতে পারছেন? এই তিন ব্যক্তি, তারা জান্নাতেও যাবে না, আল্লাহ তাআলা তার দিকে তাকিয়েও দেখবেন না। আর এই মহিলা বিশেষ করে অভিশপ্তা। নম্বর আট এবং এটাই শেষ লেবাসের শর্ত, সেটা হলো কি, লেবাস যেন জাঁকজমকপূর্ণ প্রসিদ্ধিজনক না হয়। এমন একটা লেবাস নিয়ে এলেন যে কারণে সবাই দেখে অবাক, একবারে সবাই দেখে অবাক, এরকম লেবাস পরা ঠিক না। জাঁকজমকপূর্ণ লেবাস পরতে শরীয়তে নিষেধ আছে। বিরল ধরনের, খুব ভালো অথবা খুব খারাপ, আবার খুব খারাপও প্রসিদ্ধ ধরনের হয় লেবাস পরলে সাধারণত পরিধানকারীর মনে গর্ব সৃষ্টি হয় এবং দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাবিসা সাওবা শোহরাতিন লাবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবান মিছলা, যে ব্যক্তি প্রসিদ্ধিজনক লেবাস পরবে কিয়ামতের দিনে আল্লাহ তাকে দেয় সেই রকম পরাবেন। সুম্মা তুলাহাবু ফীহিন নার, তারপরে সেই লেবাসই জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? অতএব লেবাস সাদামাটা সাধারণভাবে হতে হবে, আপনি খবরদার বিরল হতে চেষ্টা করবেন না যে আমি এমন একটা লেবাস পরব যে কেউ পরেনি বাংলাদেশের, এমন একটা লেবাস পরব। তারপরে আপনি সেটা পরে দেখালেন, সমাজে যাচ্ছেন চলছেন, তার মধ্যে একটা গর্ব আছে, অহংকার আছে, মিষ্টি তৃপ্তি আছে, আপনি দেখাচ্ছেন যে আমার টাকা কত আছে, যে আমি কি ধরনের লেবাস নিয়ে এসেছি পড়ছি, তাই না? তাই না? অহংকার আছে। অতএব প্রসিদ্ধিজনক লেবাস পরা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জাঁকজমকপূর্ণ লেবাস পরবে আল্লাহ তাকে লাঞ্ছনার লেবাস পরাবেন, লাঞ্ছনার লেবাস পরাবেন। আচ্ছা, এখানে মোটামুটি শর্তের কথাগুলো বললাম, এবারে কিছু আম কথা বলি। স্বামীর কাছে মহিলার কোন প্রকার পর্দা আছে? স্বামীর কাছে কি পড়বে না কি পড়বেন না মহিলা? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুম, তার মানে স্বামী হচ্ছে স্ত্রীর লেবাস, স্ত্রী হচ্ছে স্বামীর লেবাস, এ লেবাসের প্রয়োজন নেই। অনেকে বলে থাকে, না হুজুর মানে বিশেষ জায়গা দেখা যাবে না, হাদিস আছে, সহি না, সেসব সহি না। সহি হচ্ছে যে আপনি তার সর্বাঙ্গ দেখতে পারেন, আর সে তার সর্বাঙ্গ দেখতে বা সে আপনার সর্বাঙ্গ দেখতে পারে, স্বামী স্ত্রী উভয় এক অপরের জন্য লেবাস। আচ্ছা, বাড়ির এগানা পুরুষ, এগানা মানে কাকে বলে, এগানা পুরুষ মানে যার সঙ্গে বিয়ে কোনদিনই জায়েজ নয়, এগানা চিরদিনের জন্য বিয়ে হবে না, কোন ক্রমেই বিয়ে হতে পারে না, এমন মাহরাম পুরুষ, এগানা পুরুষ, অগম্য পুরুষ, যেমন বাপ, ভাই, চাচা, মামা, এগুলো, তাই না? এদের সামনে হাত পা মাথা ও ঘাড় ঢাকা জরুরি না, তার মানে ঘাড় ঢাকা মানে মাথা খুলে রাখতে পারবে, চুল খুলে রাখতে পারবে, হাত খুলে রাখতে পারবে, পা খুলে রাখতে পারবে। পা বলতে কতটুক তা বলে, মানে উপর দিকে না, ওই মানে পায়ের পাতা যাকে বলে আর কি। আচ্ছা, আর একটা কথা এখানে বলে নি, যদি কেউ বউ দেখতে চায়, বউ দেখতে এলে হুজুর সে বউ হয়ে কনে হয়ে কাকে দেখা দেবে? বরকে না বরের বাপকে না বরের বন্ধুকে না বরের ভাইকে? অনেক লোক আছে, অনেক বড় বেকুপ আছে যে সঙ্গে বন্ধুকে নিয়ে যায়, নিজেও দেখে বন্ধুকে দেখাও, এটা হচ্ছে ঈর্ষাহীন। নিজে যাকে বিয়ে করবে বন্ধুকে দেখায়, তাই না? আরে বাবা কত আছে এমনকে, সালাম আলাইকুম হুজুর কেমন আছেন, এ দেখেন আমার ওয়াইফ, তাই না? সঙ্গে সাইডে তার সঙ্গে আবার যদি বা মুসাফা করতে বলে সে সমস্যা, বিশাল সমস্যা। হুজুর মোল্লা মানুষ আর তাকে যদি এরকম তো হয় তো এরকম হয়ে থাকে, বন্ধুত্বে বন্ধুত্ব হয়ই, বলতেই হবে না। ব্যাস কি হলো তাহলে? বললাম বউ কাকে দেখা দেবে? অবশ্য বউ যদি টোটো কোম্পানি হয় সে সবাই দেখে, স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে মাথা খুলে, তাকে আর দেখা না দেখার কি ব্যাপার আছে? আমি পর্দানসীন মহিলার কথা বলছি, পর্দানসীন মহিলা কাকে দেখা দেবে? বর এখনো বিয়ে হয়নি, দেখা যেতে পারে, তাই না? বরের বাপকে দেখা যেতে পারে না, চাচা ফাচা তো পারবেই না, বরের বন্ধুকে তো পারবেই না, বাপকে দেখা যেতে না পারে বাপকে দেখা যেতে পারবে? সুতরাং সেই ক্ষেত্রে মহিলা কেবল কাকে দেখা দেবে? যে বিয়ে করবে তাকে, যার বিয়ে করার পাকা নিয়ত আছে। এমন নয় যে চিকে চিকে বেড়াবো, রূপ দেখে বেড়াবো, বিয়ের নিয়ত নাই দেখে দেখে বেড়াই। লোকে বলছে বিয়ে হয় না বিয়ে হয় না, খুঁজতে হচ্ছে, ওই মন পাই তো পন পাই না, পন মানে বুঝছে যৌতুকে হয় না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ খানিক তো ভোজ খেয়ে বেড়ানো হয়, কিছু লোকের স্বভাব আছে খেয়ে খেয়ে বেড়ায়, ছেলেকে সামনে রেখে এইভাবে খেয়ে খেয়ে চেকে চেকে চেকে চেকে বেড়ায়, আল্লাহ অনুষ্ঠান। তো সেই ক্ষেত্রে কি দেখাবে? অনেক ওলামা বলেছেন যে চুল দেখাতে পারে, যেহেতু বিয়ের পাকা নিয়ত হয়ে গেছে, চুল দেখাতে পারে, হাত দেখাতে পারে, মুখ দেখাতে পারে, ঠিক আছে। কিন্তু অনেক ওলামা বলছেন এটাই হচ্ছে সঠিক, যে চেহারা আর হাত দেখাতে পারে। যেমন নামাজে, নামাজে যেমন চেহারা হাত খোলা থাকে, সেইভাবে মহিলা চেহারা এবং হাত দেখা যায়। এই কথা আপনারা জানেন যে ওই পুরুষ চাইলে পরে যখন পাকার নিয়ত হয়ে যাবে, মহিলাকে বিয়ের আগে একবার দেখা দরকার, তাই না? বিয়ের আগে একবার দেখা দরকার। এ নয় যে না আমার মা বাপ যেখানে দেবে আমি সেখানে, এত ভালো ছেলে হওয়া ভালো না, এত ভালো ছেলে হওয়া ভালো না, আমার মা বাপ আমার বোন যেখানে পছন্দ করেছে সেখানে, না না তুমি আগে দেখো একবার, তুমি কমসে কম একবার দেখো, যাতে করে পরে মা বাপের দোষ না হয়, না বোনের দোষ না, হ্যাঁ বোন আমাকে দেখে দিল, ভালো করে দেখেনি, এটা দেখেনি সেটা দেখেনি, তুমি আগে দেখো। এই জন্য লুকিয়েও দেখা যায়, তাই না? মেহের বিয়ে করেছেন নাকি? বিয়ে হয়েছে? তো শুনে নেন, যদি আপনি লুকিয়েও দেখতে চান তো আপনার জন্য জায়েজ, কিন্তু বিয়ের পাকা নিয়ত হবে তবে। এসএমএস করা জায়েজ? আই লাভ ইউ জায়েজ না, খবরদার না, কথা বলা জায়েজ না, টেলিফোন করা জায়েজ না, খালি দেখা। ওই সময় দেখার সময় যদি আপনি প্রশ্ন করেন তোমার নাম কি, কতটা পড়েছ, সমস্যা নেই, কিন্তু তার বাইরে না। একজন বলছে হুজুর আমি আমার স্ত্রীকে দেখেছি, হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু সে ভালো কোরআন পড়তে জানে না, আমি যদি শিখিয়ে দিই সমস্যা আছে? আপনারা কি মনে করেন? যে যাবে ডেলি তার কাছে বসে তাকে কোরআন শেখাবে, সমস্যা আছে? বিশাল সমস্যা। কোরআন শিখাবে তাতেও সমস্যা, তাই না? নামাজ শিখাবে তাতেও সমস্যা। বাস ওই শুধু বিয়ে করার জন্য একবার তুমি এক ঝলক এক নজর দেখে নাও, তাও সঙ্গে সেই মহিলাকে একা নিয়ে দেখবে না। অনেক বেউকুফ গার্জেন আছে, মেয়েকে ঠেলে ঢুকিয়ে দেয় রুমে, সেখানে কেউ নেই, কে আছে যে বিয়ে করবে সে আর মেয়ে না, এই সময় ওরা হৃদয়ের আদান প্রদান করবে, নানা কথা বলে। আরে বেউকুফ তুমি থাকো, এখানে হৃদয়ের আদান প্রদান ইউরোপের মতো কথা নয়, এটা হৃদয়ের আদান প্রদান করার কথা না, এখন শুধু চেহারা দেখে পছন্দ করার কথা। সঙ্গে থাকো, মহিলার সঙ্গে কি থাকতে হবে? মাহরাম, কারণ নারী পুরুষের একান্তে নির্জনতা অবলম্বন করা হারাম। তৃতীয় জন কে হয়? কোটনা শয়তান হয়। অতএব হ্যাঁ, কোথা থেকে কথা চলে যাচ্ছে বুঝতে পাচ্ছেন? তাহলে শুধুমাত্র চেহারা এবং হাত দেখাতে পারে, আর বুঝলাম যে এগানা পুরুষদের সামনে, ভাইয়ের সামনে আপনি চুল খুলে রাখতে পারেন, আপনার হাত, আপনার চেহারা, পায়ের পাতা ইত্যাদি খুলে রাখতে পারেন, সমস্যা নেই। ঘাড়ও ঠাকা থাকবে, কিন্তু বক্ষস্থল কি করবে? ঢেকে রাখবে, বক্ষস্থল চাদর দিয়ে বা শাড়ি দিয়ে, যাই হোক শাড়ি তো বুঝতেই পারছেন, শাড়ি এমন একটা জিনিস, বারো হাত কাপড়ে নারী, বারো হাত শাড়িতে নারী ন্যাংটা, বুঝতেই পাচ্ছেন। এখন ঘরের ভিতরে এদের সামনে এরকম পড়তে, মহিলাদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা জরুরি। এখন যদি বলেন হুজুর মহিলার সামনে, বোন বোনের সামনে কি ভাবির সামনে কি মায়ের সামনে কতটুকু ঢাকতে পারবে, কতটুকু খুলতে পারবে? নাভি থেকে হাঁটু পর্যন্ত, তার মানে যদি বক্ষস্থল দেখায় সমস্যা নেই, কিন্তু নাভি থেকে হাঁটু পর্যন্ত কি দেখাতে পারবে না, এটা কার সামনে? মায়ের সামনে, বোনের সামনে, ইত্যাদি মহিলার সামনে। কিন্তু কাফের মহিলা হলে না পারবে না, কাফের মহিলাদের সামনে পর্দা করতেও বলা হয়েছে, কারণ তাদের প্রতি বিশ্বাস নেই, তারা হয়তো এই রূপ যৌবনের কথা অন্যকে বলে দেবে। আরো সমস্যা আছে যে সখীর সামনে যদি সখু বন্ধু যাকে বলে একটি ফ্রেন্ড, সেই ফ্রেন্ডের সামনে যদি মহিলা খুলে দেখায়, তো সেই ফ্রেন্ড যদি বিবাহিতা হয় কিংবা তার প্রেমিক থাকে, তো সে তার স্বামীর কাছে অথবা প্রেমিকার কাছে বলবে অমুকের না এই এই এই, বলবে না বলবে না, বিশাল সর্বনাশ। অতএব মহিলাদের এসব ব্যাপারে সতর্ক হওয়া দরকার। হ্যাঁ, মহিলা বলে আশঙ্কা হয় যে তার রূপলাবণ্য নিজের স্বামী বা অন্য কোন কাছে পুরুষের কাছে বয়ান করবে, তাহলে তার সামনেও কে সব বক্ষের সৌন্দর্য প্রকাশ করা মোটেই জায়েজ না। তেমনি এমন অনেক সময় মনে করেন হিজড়ে বাড়িতে আসছে, ঢুকছে বেরোচ্ছে, হ্যাঁ ঘোরাঘুরি করছে, তাকে কিছুই মনে করেন মেয়েরা, তাই না? হিজড়ে, কিন্তু এমন হিজড়ে যে হিজড়ে যৌনের ভিতরকার খবর জানে, নারী অঙ্গের খবর জানে, সে হিজড়েকেও সাবধানতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এরকম হিজড়ে আসা যাওয়া করত, তো এক হিজড়ে একদিন বলল যে তায়েফ যদি জয় হয় তাহলে সেখানে গেলানের এক মেয়ে আছে, সেই মেয়েকে তোমরা যাই হোক মানে নিয়ে আসবে, সেই মেয়ে সামনের দিকে গেলে চারটা ভুঁড়ির ভাঁজ আর পেছন দিকে আটটা ভুঁড়ির ভাঁজ, এই ধরনের কথা বললেন আর কি। কে বলল? ওই হিজড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো ওখানকার খবরও জানে, তার মানে মেয়েকে কিসে ভালো লাগে, মহিলাকে কিসে ভালো লাগে সে খবরও জানে, খবরদার ও যেন তোমাদের ঘরে না ঢোকে। তাহলে বুঝতে পারছেন হিজড়ের ব্যাপারেও আপনি খবরদার অবহেলা করবেন না, তার কারণ মহিলারা অনেক সময়ে অনেক ছেলেকে মানে অবহেলা করে, ও খেপা, ও হিজড়ে, অথচ সে তলায় তলায় অনেক সে আনা, তলায় তলায় অনেক সে জ্ঞান রাখে। তো মহিলাদের জন্য বললাম, আপনারা কিছু মনে করবেন না আশা করি। অনেক সময় কথা বলতে বলতে অনেকে বলেন যে সবগুলো তো মানে ছেলে মেয়ে একসঙ্গে দেখব, বুঝতেই পারছেন কিছু কথা আছে খুলে খুলে বলতে হয়, না হলে মানে ভালো হয় না, বা কথা মশলাগুলো স্পষ্ট হয় না। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ঘরে বাইরে ভিতরে মনের ভিতরে এবং সব জায়গাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শরীয়ত মেনে চলতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।